রসুল যে দাড়ি লম্বা করো বলেছেন, সাহাবায়ে কেরাম লম্বা বলতে যা বুঝেছেন তাই করেছেন। কয় আমি সমস্ত আপনার ব্যাখ্যা মানি না, আমি রসুলের দাড়ি দেখা হাদিস চাই। তিনি যতই বুঝান শেষ মানতে রাজি না, সে বলে আমি রসুলের সরাসরি হাদিস চাই, আপনার ব্যাখ্যাও মানি না, সাহাবায়ে কেরামের ব্যাখ্যাও মানি না, আমি রসুলের হাদিস মানি। মুফতি সাহেবকে আমি বললাম, হুজুর আমি চিন্তা করলাম যে এর মতো বেয়াদবের কাজ নয় এত বড় ভদ্রলোকের জবাব দেওয়া, এত বড় ভদ্রলোকের কাজ নয় এর মতো বেয়াদবের জবাব দেওয়া, আমার মতো একটু বেশসমের কাজ। তাই আমি মুফতি সাহেবকে কানে কানে বললাম, হুজুর আপনি একটু দয়া করে আমাকে ইজাজত দেন, তার প্রশ্নের জবাবটা আমি দেই। মুফতি বললেন, হ্যাঁ ঠিক আছে দেন। আমি বললাম, শোনেন আপনি মুফতি সাহেবের ব্যাখ্যাও মানেন না, সাহাবির আমলও মানেন না, রসুলের ডাইরেক্ট হাদিস চান, এই তো কথা। হ্যাঁ এই যে কথা। আমি বললাম, দেখেন রাসুল বলছেন দাড়ি লম্বা করো, এখানে কাটার সাটার কোনো কথাই নাই। রসুলের হাদিসে কাটবারও কোনো কথা নাই, সাটবারও কোনো, শুধু লম্বা করার কথা। তোমার দাড়ি দেড় হাত লম্বা হইলেও কাটতে পারো না, কারণ রসুলের হাদিসে কাটার কোনো প্রশ্নই নাই, দেড় হাত লম্বা হইলেও কাটতে পারবা না। আর যদি কাটতে হয় তাহলে সাহাবায়ে কেরামকে মাফ কাটি মানতে হয়। কোন কথা দেবা বলো? যদি সাহাবায়ে কেরামরা মাফ কাটি মানো না, দেড় হাত লম্বা দাড়ি দাড়ির উপর ভরসা করা উচিত। আর যদি হয় তাহলে সাহাবায়ে কে সত্যের মাপ কাঠি মানতে হয়। আর কোনো কথা না বলে চুপচাপ কামরার থেকে বের হয়ে চলে গেল। ঘটনা এই জন্য শুনাইলাম, রাসুল যে বলেছেন দাড়ি লম্বা করো, এর স্কেল আছে, স্কেল আছে কি? যার মুখের দাড়ি তার হাতের মুষ্টি, যার মুখের দাড়ি তার হাতের মুষ্টি, দাড়ি লম্বা করার স্কেল, দাড়ি লম্বা করার স্কেল। এখন বলুন, লম্বা দাড়িওয়ালাকে যারা বোমাবাজ বলে আছে কিনা, টুফিওয়ালাদেরকে যারা বোমাবাজ বলে আছে কিনা, আছে। আপনাদের দেশের যত দাড়িওয়ালা আর যত টুফিওয়ালা আছে, এরা সবাই বোমাবাজ। আর যারা যারা বোমাবাজ, এরা কেউই টুফি ছাড়া নাই? যারা যারা সত্যই বোমাবাজ, এদের কেউই দাড়ি ছাড়া নাই? তাহলে দাড়ি দেখলে আর টুফি দেখলে বোমাবাজ বলার কারণটা কি? একমাত্র কারণ, ইহুদি খ্রিস্টানের দালাল। যারা ঢালাও ভাবে দাড়িওয়ালাদেরকে বোমাবাজ বলে, যারা ঢালাও ভাবে টুফিওয়ালাদেরকে বোমাবাজ বলে, নিঃসন্দেহে তারা বর্তমান বিশ্বের কুখ্যাত ইহুদি খ্রিস্টানের দালাল। দাড়ির সাথে বোমার কোনো সম্পর্ক নাই, টুপির সাথে বোমার কোনো সম্পর্ক নাই, বুরকার সাথে বোমার কোনো সম্পর্ক নাই। তাহলে দাড়িওয়ালাকে বোমাবাজ বলা, টুপিওয়ালাকে বোমাবাজ বলা, বুরকাওয়ালাকে বোমাবাজ বলা, তথ্য সন্ত্রাস নয় কি? কি সন্ত্রাস? তথ্য সন্ত্রাস। ইসলামের বিরুদ্ধে যারা তথ্য সন্ত্রাস চালায়, এদেরও স্বাধীনতা থাকে পরীক্ষার হলে বসে থাকার? মুসলমানের বিরুদ্ধে যারা অস্ত্র সন্ত্রাস চালায়, এদেরও স্বাধীনতা থাকে পরীক্ষার হলে বসে থাকার? এদের ব্যাপারে আল্লাহ বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এই প্রসঙ্গে আমি আমাদের দেশের, আমাদের সমাজের ওই সমস্ত নামদারি মুসলমানদেরকে বলতে চাই, তোমরা যারা যারা দাড়িওয়ালা দেখলেই বোমাবাজ বলো, তোমরা যারা যারা টুপিওয়ালা দেখলেই বোমাবাজ বলো। ইউসুফ বললেন, তোমরা যারা বুরখাওয়ালা দেখলেই সন্ত্রাসী বলো, আসলে এরা সন্ত্রাসী না যারা বলে তারা সন্ত্রাসী? নিজে সন্ত্রাসী হইয়া অপরকে সন্ত্রাসী বলে কেন? এইটাও একটা রহস্যমূলক কথা, এটাও বুঝে নেওয়া দরকার। একটা গল্পের মাধ্যমে এই ব্যাপারটা আপনারা সহজে বুঝতে পারবেন। গল্পটা হল এক দেশ এক কুখ্যাত চুর ছিল, এত বড় কুখ্যাত চুর, এই চুরের জ্বালায় সরকারও শান্তিতে দেশ শাসন করতে পারে না, এই চুরের জ্বালায় পাবলিকও শান্তিতে জীবনযাপন করতে পারে না। নাম ছিল তার কালু মিয়া, কিন্তু তার চুরির জ্বালায় মানুষে তারে দেখে কালুয়া চুরা, আসল নাম কালুয়া চুরা না কালু মিয়া, মানুষে কালুয়া চুরা ডাকে, খুশি হইয়া না দুঃখিত হইয়া। কালুয়া চুরা গেল বাজার, গিয়া দেখে এক ব্যক্তি দোকানদার তার ক্যাশের টাকা গনে, ক্যাশের টাকা গনে, তার নাম তো সবাই জানে কিন্তু চুর তো সামন থেকে তো চুরি করে না, চুরি তো করে লুকাইয়া, এই জন্য তার মুখ চিনে না কেউ। কাল্লা সুরা যখন দেখলো দোকানদার দোকানের টাকা গুনে, দোকানে গিয়া ঢুকলো, ঢুকে বললো মিয়া দিনের বেলায় বসে বসে টাকা গুনো, কাল্লা সুরা দেখলে তোমার টাকাগুলি নিয়ে যাবে। কে বলে? সেই বলে, কাল্লা সুরা তোমার টাকাগুলি নিয়ে যাবে। তো দোকানদার জিজ্ঞাসা করে, কাল্লা সুরা তো মানুষের টাকা চুরি করে নেয়, আমার আমার সামন থেকে কাল্লা সুরা কিভাবে টাকা নিবে? বলে, তুমি যদি বুঝতে চাও তাহলে আমি বুঝাতে পারবো। দোকানদার সরল মনে বলল, বুঝাও তো কাল্লা সুরা আমার সামন থেকে টাকা কিভাবে নেবে। যেই বলল আমাকে বুঝাও, সাথে সাথে দোকানদারের পাশে গিয়া বসে গেল, বসে বলল এইভাবে তোমার পাশে এসে বসবে। তারপরে তার সামন থেকে টাকাগুলি হাতে নিতে লাগলো আর বলল, এইভাবে তোমার সামন থেকে তোমার টাকাগুলি তার হাতে নেবে। তারপরে টাকাগুলি নিজের পকেটে ঢুকাইতে লাগলো আর বলতে লাগলো, এইভাবে তোমার টাকাগুলি তার পকেটে ঢুকাইবে। তারপরে উঠে দাঁড়ালো, দাঁড়ায় বলল, তারপরে এইভাবে দাঁড়াবে। এরপরে দিল দৌড় আর বলল, এইভাবে দৌড় দিবে। এবার খবর হইল দোকানদারের, এইটাই কাল্লা চুর ছিল, নিয়ে গেল। এবার চিৎকার শুরু করলো দোকানদার, কাল্লা চুরা আমার টাকা নিয়ে গেল, কাল্লা চুরা আমার টাকা নিয়ে গেল। দোকানদারের চিৎকার শুনে বাজারের সব মানুষ বিল হয়ে গেল, ঘেরাও করে ফেললো কাল্লা চুরা বেগতিক দেখে। যখন লোকের ভিড়ের মধ্যে পড়ে গেল কাল্লা চুরা, তখন বড় গলায় চড়া আওয়াজে কাল্লা চুরা বলতে লাগলো, কাল্লা চুরা টাকা নিয়ে গেল, কাল্লা চুরা টাকা নিয়ে গেল। গল্প বুঝে থাকলে বলুন, কাল্লা চুরার মুখে কেন বলে কাল্লা চুরা টাকা নিয়ে গেল? সমাজের কেউ যেন বুঝতে না পারে সে নিজেই কাল্লা চুরা। ঠিক তেমনি ভাবে বর্তমান সমাজের শীর্ষ সন্ত্রাসী যারা, এরাই সন্ত্রাস দমন করি সন্ত্রাস দমন করি কেন বলে? সারা বিশ্বের সরল জনতা যেন জানতে না পারে সন্ত্রাস দমনের জিকির যারা জপে, এরাই বিশ্ব সন্ত্রাসী। সুতরাং সন্ত্রাসীদের মুখে সন্ত্রাস দমন, এটা কাল্লা চুরার পলিসি। সন্ত্রাসীদের মুখে সন্ত্রাস দমনের স্লোগান কার পলিসি? কাল্লা চুরার পলিসি। আবার অনেক মুসলমান ভাই আমাদের সমাজে এমনও আছেন যারা বলে কওমি মাদ্রাসায় শুধু বোমা বানানি শিখায় আর কিছু নয়, কওমি মাদ্রাসায় আর কোন শিক্ষা নাই বোমা বানানি ছাড়া। কি সন্ত্রাসী? তথ্য সন্ত্রাস। আমি জিজ্ঞেস করি, বোমাবাজির দায়ে বাংলাদেশ সরকার শেখ আব্দুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন কিনা? বোমাবাজির দায়ে বাংলাদেশ সরকার বাংলা ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছেন কিনা? দিয়েছেন। বোমাবাজির অভিযোগে বাংলাদেশ সরকার ডক্টর আসাদুল্লাহ গালিবকে গ্রেফতার করেছেন কিনা? করেছেন। এরা তিনজন কোন কওমি মাদ্রাসায় পড়ছিল? আপনাদের কারো জানা থাকলে বলুন, শেখ আব্দুর রহমান কোন কওমি মাদ্রাসায় পড়েছিল? বাংলা ভাই কোন কওমি মাদ্রাসায় পড়েছিল? আসাদুল্লাহ গালিব কোন কওমি মাদ্রাসায় পড়েছিল? পড়ে নাই। সুতরাং কওমি মাদ্রাসাওয়ালারা বোমা বানানে শিক্ষা দেয়, এগুলি বন্ধ করা দরকার। এই কথার যদি কোনো যৌক্তিকতা থাকে তাহলে আসাদুল্লাহ গালিব আর বাংলা ভাই আর শেখ আব্দুর রহমান যে সমস্ত মাদ্রাসায় পড়েছিল ওই সমস্ত মাদ্রাসা সকলের আগে বন্ধ করে দেওয়া দরকার। আপনাদের কারো জানা থাকলে বলতে পারেন, জানি জানি শেখ আব্দুর রহমান কোন কওমি মাদ্রাসায় পড়েছিল, বাংলা ভাই কোন কওমি মাদ্রাসায় পড়েছিল, আসাদুল্লাহ গালিব কোন কওমি মাদ্রাসায় পড়েছিল না? তাহলে তারা যে মাদ্রাসায় পড়েছিল আর যে প্রতিষ্ঠানে ভরাইছিল ওইগুলি আগে বন্ধ করো। আসাদুল্লাহ গালিব ছিল ভার্সিটির প্রফেসর, ভার্সিটির প্রফেসর যদি বোমাবাদীর অভিযোগে গ্রেফতার হইল তাহলে ভার্সিটি বন্ধ করো না কেন? আজ পর্যন্ত কি বাংলাদেশের কওমি মাদ্রাসা ফরুয়া আসাদুল্লাহ গালিবের মতো ডিগ্রিদারি, আব্দুর রহমানের মতো ডিগ্রিদারি, বাংলা ভাইয়ের মতো ডিগ্রিদারি কোন কওমি মাদ্রাসা ফরুয়া বোমাবাদীতে ধরা পড়েছে? পড়ে নাই। সুতরাং মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে, বিশেষত কওমি মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে যারা বোমাবাদীর অপবাদ ওঠায়, এটা কি তথ্য সন্ত্রাস নয়? তথ্য সন্ত্রাস। এবার শোনেন, এই সমস্ত তথ্য সন্ত্রাসীরা কার দালাল, তারপরে আমরা আলোচনা করে দেখব বর্তমান বিশ্বে অস্ত্র সন্ত্রাস কারা চালায়। এই সমস্ত অস্ত্র সন্ত্রাসীরা কাদের দালাল? অস্ত্র সন্ত্রাসের আলোচনাটা আগে করে নিলে তথ্য সন্ত্রাসের ব্যাপারটা বুঝতে আর একটু সহজ হবে। আপনাদের জানা মতে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডাব্লিউ বুশ তার সেনাবাহিনী পাঠিয়ে ইরাকের উপর হামলা চালাল, ইরাক দখল করল, ইরাকের গদিতে বুশের পুতুল সরকার বসাল, ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামকে ঈদের দিন সকালে ফাঁসি দিল। কোন দিন সকালে? ঈদের দিন সকালে ফাঁসি দিল। কোন অভিযোগে আপনারা কেউ জানেন? কোন অভিযোগে? একটা অভিযোগ ছিল, সেই অভিযোগটা কি? ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম গণবিধ্বংসী অস্ত্র তৈরি করেছে। গণবিধ্বংসী অস্ত্র কি? যে অস্ত্র যুদ্ধের ময়দানে ব্যবহার করলেও দেশের জনগণ ধ্বংস হয়ে যায়, এটা বিবেকসম্মত নয় এমন অস্ত্র ব্যবহার করা, আন্তর্জাতিক আইন সিদ্ধ নয় এমন অস্ত্র ব্যবহার করা। আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে সেই অস্ত্র উৎপাদনের অভিযোগ উত্থাপন করল। সাদ্দাম বলল, আমি এই অস্ত্র তৈরি করিনি। বুশ বলে, করেছ? সাদ্দাম বলে, করে থাকলে দেখাও। সে বলে, দেখাবো না, হামলা করব। যুক্তিসঙ্গত কথা? সাক্ষী নাই, প্রমাণ নাই, দলিল নাই, আইন নাই, আদালত নাই, ন্যায় নাই, নীতি নাই, বানাইছ, হামলা করব, দেখাবো না, হামলা করব। এটা কি আইনের জুড়ে না গায়ের জুড়ে? গায়ের জুড়ে। এবার গায়ের জুড়ে সম্পর্কে একটা কথা বলি। আপনাদের হাটহাজারী শহরে বিভিন্ন রাস্তায় কোনো সময় কুকুর ঘোরাফেরা করতে দেখা যায়, দেখা যায়। একটা শক্তিশালী কুত্তা ঘোরাফেরা করতে করতে একটা দুর্বল কুত্তাকে ফাইলে কি করে? সেলামালকে দিয়া চলে যায় না, জাপাইয়া পড়ে। শক্তিশালীটা দুর্বলটার উপর জাপাইয়া পড়ে। কি অফরা দে? দুর্বলটা শক্তিশালীর মুখের খাদ্য নিয়ে গেছিল, কোন অপরাধ করছিল তার সাথে? কোন অপরাধে হামলা করলো? একটাই অপরাধ, তুমি দুর্বল কেন? এটাই অপরাধ। শক্তিশালী কুত্তা দুর্বল কুত্তার উপর রাস্তায় পাইলে হামলা করে, আর কোন অপরাধে নয়, একটাই অপরাধ, তুমি দুর্বল, এটাই অপরাধ। বুঝে থাকলে বলেন, শক্তিশালীরা দুর্বল নির্দোষ নির্দোষ দুর্বলের উপর শক্তিশালীরা হামলা করার একটাই অপরাধ কি? দুর্বল। এই স্বভাবটা কার? কুত্তার। সারা দুনিয়ার সবগুলি কুত্তারে এক ফাল্লায় উঠাইলে আর বুশে আরেক ফাল্লায় উঠাইলে সবগুলি কুত্তার ফাল্লার থেকে বুশের পাল্লা ভারী হবে। কারণ এই এই কুত্তে তো বুশের জীবনে যত দেশে হামলা করেছে সবগুলি হামলার মূলে একটাই কারণ, তুমি দুর্বল কেন? আক্রান্ত প্রশংসার যোগ্য পালন কর্তার নির্দেশে নভোমন্ডল ও ভূমন্ডলের সবকিছুর প্রমাণ মাত্র কঠোর আজাব করতে যাচ্ছে। বুশ তার বাহিনী পাঠাইয়া ইরাকের উপর হামলা করল কোন অভিযোগে? গণবিধ্বংসী অস্ত্র তৈরির অভিযোগে। দেশ দখল করল, সাদ্দামকে বন্দী করল, দেশের গদিতে বুশের পুতুল সরকার বসাইল, তারপরও কি সেই অস্ত্র প্রমাণ করতে পেরেছে? পারে নাই। তাহলে অভিযোগটা সামান্য সত্য ছিল না ষোলানা মিথ্যা? ষোলানা মিথ্যা। তাহলে হামলাটা ন্যায় সঙ্গত ছিল না ষোলানা অন্যায়? এটা কি এটা কি অস্ত্র সন্ত্রাস নয়? তাহলে বর্তমান বিশ্বে কোন মুসলমান অস্ত্র সন্ত্রাস চালায়? বাংলাদেশের কোন মুসলমান ইন্ডিয়া গিয়ে অস্ত্র সন্ত্রাস চালাইছে? পাকিস্তানের কোন মুসলমান আমেরিকা গিয়ে অস্ত্র সন্ত্রাস চালাইছে? চালায় নাই। বুশের দেশের বাহিনী বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে অস্ত্র সন্ত্রাস চালাইছে কিনা? তাহলে বর্তমান বিশ্বে কোন মুসলমানের দেশ সন্ত্রাসী নাই। সন্ত্রাসী কোন দেশ থাকলে ইহুদি খ্রিস্টানের দেশ আছে, সন্ত্রাসী থাকলে কার দেশ আছে? কোন বর্তমান বিশ্বের অর্ধ শতাধিক মুসলিম দেশের একটি মুসলিম দেশও আন্তর্জাতিক সন্ত্রাসী নয়। আন্তর্জাতিক সন্ত্রাসী দেশগুলির মধ্যে সকলের শীর্ষে রয়েছে বুশের শাসিত আমেরিকা। একটা হইল তথ্য সন্ত্রাস আর একটা হইল অস্ত্র সন্ত্রাস। বুশ এই হামলা চালাইয়া জ্বলন্ত স্বাক্ষর জ্বলন্ত প্রমাণ দিল বর্তমান বিশ্বের আন্তর্জাতিক অস্ত্র সন্ত্রাসীদের এক নম্বরের অস্ত্র সন্ত্রাসী হল আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ডব্লিউ বুশ। এরপর যখন সারা বিশ্বের বিবেকবান মানুষের কাছ থেকে প্রতিবাদ আসতে লাগলো, কোন ফরাদে ইরাক হামলা করছিলা বলো, কোন ফরাদে ইরাক হামলা করছিলা বলো, কোন ফরাদে ইরাক হামলা করছিলা বলো, নিষিদ্ধ অস্ত্র তো দেখাইতে পারলা না, কেন হামলা করলা বলো, জবাব দিতে না পারিয়া আরেক নূতন ষড়যন্ত্র করল। সেই ষড়যন্ত্রটা কি? 2003 সাল অথবা 4 সালের 11 সেপ্টেম্বর, 2001 সালের 11 সেপ্টেম্বর নয়, ওই যে আরেকটা 2003 সাল অথবা 2004 সালের 11 সেপ্টেম্বর, বাংলাদেশের একটা সমিতি জার্মান দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক সন্ত্রাস শিরোনামে একটা সেমিনার করেছে ঢাকায়। সেই ঢাকায় প্রধান বক্তা হিসাবে জার্মান থেকে জার্মানি প্রফেসর হ্যান্সকে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রণ করে আনা হয়েছে। 12 কোটি মুসলমানের বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে দাঁড়িয়ে সেই 11 সেপ্টেম্বর জার্মানের খ্রিস্ট ধর্মে বিশ্বাসী প্রফেসর হ্যান্স বক্তৃতা দিল। ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে, বুঝেন কথা, ইসলাম সূচনাকাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল জঙ্গি। এই বক্তৃতা কে দিল? জার্মানি প্রফেসর হ্যান্স, কোন ধর্মে বিশ্বাসী? খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। 12 কোটি মুসলমানের দেশ বাংলাদেশের রাজধানী ঢাকায় দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে নিরাপদে চলে গেল। বর্তমান বিশ্বের কোন মুসলমানের কোন বক্তা, কোন মুসলিম দেশের কোন বক্তা আমেরিকার রাজধানী নিউ ইয়র্কে দাঁড়িয়ে খ্রিস্টানদের নবী যীশু খ্রিস্ট সন্ত্রাসী ছিল যদি বলে, প্রাণ নিয়ে ফিরে আসতে পারবে নিজ দেশে? পারবে না। মুসলমানের দেশে মুসলমানের নবীর বিরুদ্ধে এমন জঘন্যতম অপবাদ দিয়ে নিরাপদে চলে গেল, প্রমাণ দিল মুসলমানেরা বাংলার এই কথা, প্রমাণ দিল মুসলমান অত্যন্ত সহনশীল জাতি, মুসলমান অত্যন্ত সহনশীল জাতি। এই কারবারটা কেন ঘটাইল? এই কারবারটা ঘটাইল ওই যে বুশ বলছিল সন্ত্রাস দমনের জন্য ইরাক হামলা করেছি, কই সাদ্দামের কোন সন্ত্রাস তো প্রমাণ করতে পারেনি, সন্ত্রাসী অস্ত্র তৈরি করেছে সাদ্দাম এই কথাটা তো প্রমাণ করতে পারেনি, কাজেই ইরাকের হামলাটাকে বৈধ করার জন্য গোটা ইসলাম ধর্মটাকেই সন্ত্রাসী বলে আখ্যায়িত করে দিল, গোটা ইসলামের নবী মুহাম্মদ রসুলুল্লাহকেই জঙ্গি বলে আখ্যায়িত করে দিল। আমার পরবর্তী কথাগুলি বলার আগে এবার আমাদের সমাজের যে সমস্ত নামদারি মুসলমানেরা শুধু টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে সন্ত্রাসী বলে, এদেরকে জিজ্ঞাসা করতে চাই, ইহুদি খ্রিস্টানেরা তো এখন আর শুধু টুপিওয়ালা দাড়িওয়ালাকে সন্ত্রাসী বলে না, এবার সারা দুনিয়ার সমস্ত মুসলমানের নবী মুহাম্মদ রসুলুল্লাহকে সন্ত্রাসী বলে, এবার একমাত্র সত্য ধর্ম ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলে, এবার তোমরা যাবে কোথায়? হয়তো ইসলাম ধর্ম ত্যাগ করে মুর্তদ হয়ে ইহুদি খ্রিস্টান হয়ে বিশ্ব সন্ত্রাসীদের তালিকায় নাম লেখাও, আর না হয় মুনাফিকি আর মিথ্যে পরি ছেড়ে দিয়ে সত্যিকার অর্থে মুসলমান হয়ে যাও। বুশের হামলাটাকে সন্ত্রাস দমন প্রমাণ করার আর কোনো কিছু না পেয়ে ইসলাম ধর্মটাকেই সন্ত্রাসী বলে দিল, ইসলামের নবীকেই সন্ত্রাসী জঙ্গি বলে দিল। সুতরাং ইসলাম ধর্ম যারাই পালন করে হ্যান্সের বক্তৃতায় তারাই সন্ত্রাসী, মুহাম্মদকে যারাই রাসূলুল্লাহ বিশ্বাস করে হ্যান্সের বক্তৃতায় খ্রিস্টানদের কথায় তারাই সন্ত্রাসী। এবার যাবে কোথায় ওই সমস্ত নামদারি মুসলমানেরা যারা টুপিওয়ালাকে সন্ত্রাসী আর দাড়িওয়ালাকে সন্ত্রাসী বলে? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাংলাদেশে কোটি কোটি মুসলমান টুপিবিহীন দাড়িবিহীন আছে কিনা যারা মুহাম্মদ রসুল্লাহ বিশ্বাস করে? তাইলে মুহাম্মদ রসুল্লাহকে যে সন্ত্রাসী বললো তোমার খ্রিস্টান বাবা, এখন যাইবা কোথায়? সুতরাং টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে যারা সন্ত্রাসী কয়, এরা যে নিঃসন্দেহে বুশের দালাল, এতে আর কোন সন্দেহ থাকার কারণ নাই। এই প্রসঙ্গে আমি একটু পর্যালোচনা করতে চাই, মুসলমান সন্ত্রাসী হয়, ইসলাম ধর্ম সন্ত্রাসী হয়, না খ্রিস্টানেরা এবং খ্রিস্টানেরা সন্ত্রাসী হয় এবং খ্রিস্ট ধর্ম তাদেরকে সন্ত্রাসী বানায়? মুসলমানকে ইসলাম ধর্ম সন্ত্রাসী হতে দেয় না, মুসলমানকে ইসলাম ধর্ম সন্ত্রাসী হতে দেয় না, খ্রিস্টানদেরকে তাদের ধর্মবিশ্বাস সন্ত্রাসী বানায়, খ্রিস্টানদেরকে তাদের ধর্মবিশ্বাস সন্ত্রাসী বানায়। হেন্স মুহাম্মদ রসুল্লাহকে জঙ্গি আর ইসলাম ধর্মকে সন্ত্রাসী ধর্ম বলল কোন বিষয়ের ভিত্তিতে? বিষয় হল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পবিত্র জিন্দেগীর শেষ দশটি বছরে প্রসিদ্ধ ঐতিহাসিকদের মতানুসারে 66টা যুদ্ধ পরিচালনা করেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনের শেষ দশ বছরে কতটা যুদ্ধ পরিচালনা করেছিলেন? 66টা। এর মধ্যে 23টা যুদ্ধে তিনি নিজে অংশগ্রহণ করেছিলেন সেনাপতি হিসাবে, আর 43টা যুদ্ধে মুহাম্মদ রাসূলুল্লাহ অংশগ্রহণ না করে সেনাবাহিনী প্রেরণ করেছিলেন। দশ বছরে 66টা যুদ্ধ করলেন কেন? জঙ্গি না হইলে মুসলমানেরা তার সাথে যুদ্ধে অংশগ্রহণ করলো কেন? ইসলাম সন্ত্রাস লালনকারী না হইলে? ওই ইতিহাস এই হ্যান্সের এই বক্তৃতার প্রমাণ হিসাবে তারা পেশ করে থাকে। কাজেই মুহাম্মদ রাসূলুল্লাহর জীবন ইতিহাসটাও পর্যালোচনার ব্যাপার, মুহাম্মদ রাসূলুল্লাহর 66টা যুদ্ধ পর্যালোচনার ব্যাপার, এত লম্বা কথা আজকে এবং আগামীকালে আমি বলে শেষ করতে পারবো না। শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর 66টা যুদ্ধের সর্বপ্রথম যুদ্ধটা সম্পর্কে সামান্য একটু আভাস দিচ্ছি আপনাদেরকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকে যখন বলতে লাগলেন ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকেরা লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, তোমাদের জীবন সফল হয়ে যাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামা আলাইহিল জান্নাহ, যারা একমাত্র আল্লাহকে মাবুদ স্বীকার করে না তাদের জন্য আল্লাহর জান্নাত চিরতরে হারাম। জান্নাত হারাম হইয়া গেলে জীবন সফল না বিফল। এই জন্য আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ স্বীকার করো, জীবন তোমাদের সফল হয়ে যাবে। আরম্ভ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে সন্ত্রাসী হামলা আর নির্যাতন দীর্ঘ 13টি বছর। মক্কার সন্ত্রাসীরা দীর্ঘ 13 বছর পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর সন্ত্রাসী হামলা চালাইছে। যারা ইসলাম গ্রহণ করেছে তাদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালাইছে। শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিলেন, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার নিরীহ অনুসারীদেরকে নিয়ে দেশান্তর হয়ে যান। মক্কা ছেড়ে রাসূল মদিনায় চলে গেলেন, সন্ত্রাস চালাবার জন্য না সন্ত্রাসীদের হাত থেকে জান বাঁচাবার জন্য? জান বাঁচাবার জন্য। মদিনায় চলে যাওয়ার 2 বছর পর মক্কার শীর্ষ সন্ত্রাসীর নাম ছিল আবু জাহাল। মক্কার শীর্ষ সন্ত্রাসীর নাম ছিল আবু জাহাল। 950 সন্ত্রাসী বাহিনী নিয়ে মদিনায় গিয়ে হামলা করার প্রস্তুতি গ্রহণ করল। 500 কিলোমিটার দূরে মক্কা থেকে মদিনায় চলে গেলেন রসুল দশান্তর হইয়া। দেশ ক্যাশ বাড়ি ঘর বিষয় সম্পত্তি আত্মীয় স্বজন ছেড়ে দিয়ে রাসূল 500 কিলোমিটার দূরে দেশান্তর হয়ে চলে গেলেন। মক্কার শীর্ষ সন্ত্রাসী আবু জাহাল 950 প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসী নিয়ে মদিনায় রওনা হয়ে গেল। সেখানেও মুহাম্মদ রাসূলুল্লাহকে গিয়া শান্তিতে বসবাস করতে দেবে না, সেখানে গিয়ে হামলা করবে। আল্লাহ নির্দেশ দিলেন, 13টি বৎসর পর্যন্ত এদের সন্ত্রাস সহ্য করেছেন একতরফাভাবে, কোনদিন জবাব দেন নাই। এখনো যদি সন্ত্রাস সহ্য করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যান তাহলে পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত করে গড়ে তুলবে কে? আর সন্ত্রাস সহ্য করা নয়, এবার সন্ত্রাস দমন করার জন্য বের হয়ে যান। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ 66টা যুদ্ধ করেছিলেন গায়ের জোরে কাউকে মুসলমান বানাবার জন্য, একমাত্র সন্ত্রাস দমন করার জন্য। সন্ত্রাস দমনের রূপরেখাটা দেখুন, প্রশিক্ষণপ্রাপ্ত সন্ত্রাসী বাহিনী মদিনায় আসা শুরু করলো 950, আর আল্লাহর হুকুমে রাসূল তাদেরকে দমন করার জন্য নিরীহ সঙ্গী সাথী নিয়ে বের হলেন কতজন? 313। এরা অস্ত্রসজ্জিত, এরা প্রায় নিরস্ত্র, এরা অশ্বারোহী, এরা পদাতিক, ওরা 950, এরা 313। উভয় পক্ষ মোকাবেলা হইল বদর নামক স্থানে। উভয় পক্ষ মোকাবেলা হইল বদর নামক স্থানে। বুঝে থাকলে বলুন, পেশি শক্তি, অর্থ শক্তি, অস্ত্র শক্তি কোন পক্ষে? সংখ্যাগরিষ্ঠতা কোন পক্ষে? অস্ত্র শক্তি কোন পক্ষে? অর্থ শক্তি কোন পক্ষে? মুসলমান সংখ্যালঘু ও নিরস্ত্র ও দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যতই নিরস্ত্র হও, যতই সংখ্যালঘু হও, যতই দুর্বল হও, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যদি সন্ত্রাস সহ্য করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাও, এই পৃথিবীটাকে আর কেউ সন্ত্রাস মুক্ত করতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে আপনি সন্ত্রাসীদের মোকাবেলায় লড়াই করবেন, কাউকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য নয়, পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত পৃথিবী রূপে গড়ে তোলার জন্য। নামক প্রান্তরে 2 বাহিনীর মোকাবেলা হইল। সন্ত্রাসী বাহিনীর 70 জন নিহত হইল, সন্ত্রাসী বাহিনীর 70 জন মুসলমানের হাতে বন্দী হইল। ওই বাহিনীর নেতা ছিল কে? আবু জাহাল। সেও বদরের যুদ্ধে নিহত হইল। এই হইল ইসলাম সূচনা কাল থেকে সন্ত্রাস লালন করার আর ইসলামের নবী মুহাম্মদ নিজেই জঙ্গি হওয়ার ইতিহাসের এক অংশ, ইতিহাসের এক অংশ। কি বুঝলেন, ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করেছিল না দীর্ঘ ১৩ বছর পর্যন্ত একতরফা সন্ত্রাসীদের হামলা সহ্য করেছিল? ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করেছিল না দীর্ঘ ১৩ বছর পর্যন্ত সন্ত্রাসীদের একতরফা হামলা সহ্য করেছিল? একতরফা হামলা সহ্য করেছিল, শেষ পর্যন্ত দেশান্তর হয়ে গিয়েছিল। এই থেকেই ইসলামের ভাষায় হিজরত বলা হয়, দেশান্তর। হিজরত করে নবী এক দেশ থেকে আরেক দেশে চলে গেলেন, সেখানেও থাকতে দেবে না সন্ত্রাসীরা, অস্ত্র সজ্জিত হয়ে সেখানেও যখন হামলা করতে গেল তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সন্ত্রাসীদেরকে দমন করার জন্য মুহাম্মদ রাসূলকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছেন, কোন মুসলমানকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য নয়। সূরাতুল বাকারার ২৫৬ নম্বর আয়াতে যে আল্লাহ বললেন, সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা আছে, এই স্বাধীনতায় মুহাম্মদ রাসূলুল্লাহ হস্তক্ষেপ করেছেন, করেছেন না? কিন্তু যুদ্ধের বিধান আসলো কখন? যখন শুধু নিজে পরীক্ষার হলে ভুল লেখে না, যারা শুদ্ধ লেখে তাদের বিরুদ্ধে ভুল বলার অপবাদ দেয়, যারা শুদ্ধ লেখে তাদের বিরুদ্ধে হামলা চালায়, স্মরণ আছে আগের উদাহরণ? তখন আল্লাহর পক্ষ থেকে বিধান আসলো, আর একতরফা সন্ত্রাস সহ্য করা নয়, এবার সন্ত্রাস দমন করার জন্য আপনি যুদ্ধের জন্য বের হয়ে যান। এভাবে আল্লাহ রসুল ১০টি বৎসরে ৬৬টিতে যুদ্ধ পরিচালনা করেছেন, একটা যুদ্ধ কোন অমুসলমানকে গায়ের জোরে মুসলমান বানাবার জন্য নয়, সবগুলি যুদ্ধ করেছেন আল্লাহ রসুল পৃথিবীটাকে সন্ত্রাস মুক্ত করে গড়ে তোলার জন্য। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি, ইসলাম ধর্ম মুসলমানদেরকে সন্ত্রাসী হতে দেয় না কিভাবে? খ্রিস্ট ধর্মই খ্রিস্টানদেরকে সন্ত্রাসী বানায় কিভাবে? এর একটা জ্বলন্ত দৃষ্টান্ত আমি আগেই বলেছি, বাংলাদেশের মুসলমান আর কোন দেশে গিয়া সন্ত্রাসী হামলা চালায় না। পাকিস্তানের মুসলমান আমেরিকা গিয়া সন্ত্রাসী হামলা চালায় না। সৌদি আরবের মুসলমান ফ্রান্স গিয়া সন্ত্রাসী হামলা চালায় না। কাজেই বর্তমান বিশ্বে কোন মুসলিম দেশ সন্ত্রাসী নাই, আছে যত ইহুদি খ্রিস্টানের দেশ, সবগুলি সন্ত্রাসী। ইহুদি খ্রিস্টানের দেশগুলি সন্ত্রাসী। তাই আমাদের বুঝার দরকার, মুসলমানেরা সন্ত্রাসী হয় না কেন, আর ইহুদি খ্রিস্টানেরা সন্ত্রাসী হয় কেন? কথা বুঝলেন কিনা দেখেন, যদি আপনারা বলেন আর আজকে আর কিছুক্ষণ কথা বলতে, কিছুক্ষণ বলবো, আর যদি বলেন বাকি কথা আগামীকাল সম্পন্ন করতে, তাহলে আজকের মতো অসমাপ্ত কথা এখানে রেখে দেব। আপনাদের মতামত তাহলে আর ১৫-২০ মিনিট বসলে? এবার শুনুন, মুসলমানদেরকে ইসলাম ধর্ম সন্ত্রাসী হতে দেয় না কিভাবে? যদি সত্যিকারের মুসলমান হয়, আর যদি নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান হয়, তাইলে বোমাবাজ হবে? বোমাবাজেরা, গোপনে নিরীহ লোক হত্যাকারীরা, এরা নিশ্চয়ই সন্ত্রাসী, কিন্তু এরা সত্যিকারের মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানের দালাল। বুশ যেহেতু চেঁচামেচি করে সন্ত্রাস দমন করি বলে, আর হেলস যেহেতু বলে দিয়েছে ইসলাম ধর্মটাই সন্ত্রাসী, ইসলামের নবী মুহাম্মদই সন্ত্রাসী, এই জন্য মুসলমানের দেশের ভিতরে কিছু ইহুদি খ্রিস্টানের দালালদেরকে গুহনে বোমাবাজিতে লাগিয়ে দিয়েছে, যাতে প্রমাণ করতে পারে, দেখো যদি মুসলমান সন্ত্রাসী না হইতো শেখ আব্দুর রহমান কিভাবে ধরা পড়লো, যদি মুসলমান সন্ত্রাসী না হইতো বাংলা ভাই কিভাবে ধরা পড়লো, দেখো যদি মুসলমান সন্ত্রাসী না হইতো আর আসাদুল্লাহ গালিব কিভাবে ধরা পড়লো। এইভাবে তারার মিথ্যা দাবির পক্ষে কিছু প্রমাণ পেশ করার জন্য তাদের দালালদের দ্বারা সমাজের মধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এরা সত্যিকারের মুসলমান নয়, এরা নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান। ইসলামের বিধানে কারো বিরুদ্ধে ন্যায়সঙ্গত ভাবে যুদ্ধ ঘোষণা না দিয়া গোপনে হামলা করে মানুষ হত্যা করা হারাম। ন্যায়সঙ্গত ভাবে কারো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না দিয়া গুফনে নিরীহ মানুষ হত্যা করা ইসলামের বিধানে হারাম। সুতরাং বোমাবাজি যারাই করুক ইসলামের বিধান হিসাবে করছে না ইহুদি খ্রিস্টানের দালাল হিসাবে করছে। কিভাবে দালালি হয়? কিছু মুসলমান নামদারি গুফনে বোমাবাজি করলে হ্যান্স, প্রফেসর হ্যান্স আর প্রেসিডেন্ট বুশ, তারা দুজন সারা বিশ্বের মানুষের সামনে প্রমাণ করতে পারে এই দেখো মুসলমানেরাই সন্ত্রাসী হয়। এই জন্য বলছি সত্যিকারের মুসলমান কোনদিন সন্ত্রাসী হতে পারে না, কারণ ইসলাম ধর্ম মুসলমানকে সন্ত্রাসী হতে দেয় না। ইহুদি খ্রিস্টানেরাই সন্ত্রাসী, কেন? তাদের ধর্মই তাদেরকে সন্ত্রাসী বানায়। এবার বুঝুন ইহুদি খ্রিস্টানদেরকে তাদের ধর্ম কিভাবে সন্ত্রাসী বানায়। বাংলাদেশে কোটি কোটি মুসলমানদের মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করার জন্য একটা সংস্থা পাকিস্তান আমল থেকে কাজ করে যাচ্ছে। এই সংস্থাটার নাম, বর্তমান নাম হইল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। কি নাম? খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। এরা খ্রিস্ট ধর্ম মুসলমানদের কাছে প্রচার করার জন্য শত শত হাজার হাজার বই, পুস্তক, পুস্তিকা, লিফলেট, প্রচারপত্র অহরহ বিলি করে যাচ্ছে। খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে প্রকাশিত এই সমস্ত বইয়ের মধ্যে একটা বইয়ের নাম কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার পথ। বলেন বইটা মুসলমানদের প্রকাশিত না খ্রিস্টানদের প্রকাশিত? নামটা কি? কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার। নামটা দেখলে একজন সাধারণ মুসলমান মনে করবে বইটা খ্রিস্টানের লেখা, না মনে করবে কোন বিজ্ঞ আলেমের লেখা। কারণ কুরআনের আলোকে বেহেশতে যাওয়ার কতটুকু কোনটা এই যে একমাত্র আলেম ছাড়া আর কেউ বুঝার কথা নয়। এই বাটফারেরা বইটার নামই দিছে এমন ভঙ্গিতে যেন সাধারণ মুসলমানেরা আলেমের লেখা মনে করে পড়ে এবং কুরআনের অপেক্ষা পড়ে পড়ে খ্রিস্ট ধর্ম যেন গ্রহণ করতে পারে। এই পর্যন্তই শেষ নয়, বাংলা ভাষায় যেমন বইয়ের নাম দিয়েছে কুরআনের আলোকে জান্নাতে যাওয়ার পথ, তেমনি ভাবে আরবি অক্ষরে এই বইয়ের আরবি নাম দিয়েছে আত-তরিকু ইলাল জান্নাতি বিনূরিল কুরআন। আত-তরিক আরবি ভাষায় বইয়ের নাম লিখেছে কভারের উপর দিয়া আত-তরিকু ইলাল জান্নাতি বিনূরিল কুরআন। একটা বইয়ের আরবি ভাষায় আরবি অক্ষরে আরবি নাম দেওয়া দেখলে একজন সাধারণ মুসলমান মনে করবে এটা খ্রিস্টানের লেখা বই। বাট পার কত বড় চিন্তা করে দেখে, এবং তারা কোন মাধ্যমে মেহরবানি করে একটা বই আমার কাছে পর্যন্ত পৌঁছাইয়া দিছে। এই সুযোগে আমি বইটা আগাগোড়া পড়ার সুযোগ পাইল। এই বইয়ের ভিতরে যে কথাটা ফুটাইয়া তুলছে তার সারমর্ম হইল। বইয়ে লেখে হযরত আদম আলাইহিস সালাম সারা দুনিয়ার সমস্ত মানুষের প্রথম মানুষ। কথাটা ঠিক তো? কিছু ঠিক কথা না বললে মুসলমানকে দুঃখা দিবে কিনা? আদম আলাইহিস সালাম সারা দুনিয়ার সমস্ত মানুষের প্রথম মানুষ, প্রথম পাপিষ্ট, প্রথম মানুষ, প্রথম পাপিষ্ট। এই জন্য আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট। পাপিষ্টের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি পাপিষ্ট, আর যে পাপিষ্ট আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে সবগুলি নবী পাপিষ্ট, এই বংশে জন্মগ্রহণকারী সাধারণ মানুষ নিষ্পাপ। এই বইয়ে লেখে সমস্ত মানব সন্তান জন্মগত পাপিষ্ট। কাজী এক পাপিষ্ট আর এক পাপিষ্টকে পাপ থেকে ফিরাবে কিভাবে? এটা তো হইতেই পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবীকে আদমের গোষ্ঠীতে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। একজন নবীকে আল্লাহ আদমের বংশে জন্ম না দিয়া আল্লাহ নিজের ঘরে জন্ম দিলেন, তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কার ঘরে জন্মগ্রহণ করেছেন? তারা বলে আল্লাহর ঘরে। এই একমাত্র নবী আল্লাহর সন্তান হওয়ার কারণে নিষ্পাপ, আর বাকি সমস্ত নবী আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে জন্মগত ভাবিষ্ট। তারপরের কথাগুলি বোঝার আগে এখানে একটা আনুষঙ্গিক কথা আমাদের স্মরণ রাখা দরকার। নবীগণকে পাপিষ্ট মনে করা ইসলামী আকিদা না খ্রিস্টানী আকিদা? কাজে আমাদের সমাজের যারা নবীগণকে গুনাগার বলতে চায় তারাও নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল, তারাও নিঃসন্দেহে খ্রিস্টানদের দালাল। মুখে মুখে ইসলাম ইসলাম বলে আকাশ পাঠা চিৎকার করলে ইসলাম হয় না, ইসলামের আকীদা বিশ্বাস অন্তরে পোষণ করলে ইসলাম হয়। বাংলাদেশের বেশিরভাগ মুসলমান এত সরল, ইসলাম শব্দটা শুনলেই একেবারে বিনীত হয়ে যায়। সরল হওয়া ভালো, অতি সরল ভালো নয়। সরল হওয়া ভালো, অতি সরল ভালো নয়। আপনি মসজিদে গেলেন নামাজ পড়তে, মসজিদে অন্যান্য মুসল্লিরাও গেল নামাজ পড়তে, কোন মুসল্লি আমার জুতা চুরি করে নিয়ে যাবে এতটুকু ধারণা করা ঠিক নয়, সরল থাকা দরকার। মসজিদের মুসল্লিদের প্রতি কুধারণা রাখবেন না সরল ধারণা রাখবেন, সরল এটা ভালো। কিন্তু জানা শোনা সুর যদি মসজিদে গিয়া জুতার পাশে দাঁড়াইয়া থাকে তখনও যদি আপনি সরল মানে নামাজ পড়া শুরু করেন কি হবে? ওইটা হইল অতি সরল। সরল হওয়া ভালো, অতি সরল ভালো নয়। ইসলামের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ভালো, খ্রিস্টানের দালালদের মুখে ইসলাম নাম শুনে মাথা নত করা ভালো নয়। সহি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত একজন নবীও গুনাহগার নন, সমস্ত নবী নিষ্পাপ, সমস্ত নবী নিষ্পাপ। যদি বিশ্বাস করো তাহলে তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো, একজন যদি গুনাহগার বিশ্বাস করো তুমি আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারো না, তুমি ভ্রান্ত মতবাদী নামদারি মুসলমান, জাহান্নামী মুসলমান। আমার কথা বুঝে থাকলে বলুন, আজ থেকে কোন নামদারি মুসলমানের মুখে যদি শুনেন, কোন নামদারি মুসলমানের লেখায় যদি দেখেন নবী গুনাহ করেছেন, তাকে সত্যই ইসলামী আন্দোলন বিশ্বাস করবেন না মীর জাফর মনে করতে হবে? ভালো রকম স্মরণ রাখবেন, তাকে ইসলামের নামে মীর জাফর মনে করতে হবে, তারে মুনাফিক মনে করতে হবে, তারে ওই খ্রিস্টানদের দালাল মনে করতে হবে। খ্রিস্টানেরা বলে আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীগণ পাপিষ্ট, এরাও বলে নবীগণ পাপিষ্ট। আল্লাহ শেষ পর্যন্ত একজন নিষ্পাপ নবী জন্ম দিলেন, মানুষের ঘরে জন্ম দিয়া না নিজের ঘরে জন্ম দিয়া। ভয় পাইবেন না, এটা আমাদের বিশ্বাস নয়, তাদের বিশ্বাস। তাদের বিশ্বাস মতে আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাইলেন কার ঘরে জন্ম দিয়া? আল্লাহ নিজের ঘরে জন্ম দিয়া। তিনি হইলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কোন সংস্থা লেগেছে? খ্রিস্টান মিশনারি বাংলাদেশ। কোন বইয়ে লেগেছে? কোরআনের আলুকে বেসতে যাওয়ার ফদ বইয়ে। বইয়ার আরবি নাম আত-তরিকু ইলাল জান্নাতি বিনুরিল কোরআন। এই আল্লাহর পুত্র নিষ্পাপ নবী হয়ে দুনিয়াতে আসার পরে দেখলেন দুনিয়ার সমস্ত মানুষ পাপিষ্ট, আদমের বংশে জন্মগ্রহণ করার কারণে জন্মগত ভাবেই পাপিষ্ট, পাপিষ্ট হইয়াই জন্মগ্রহণ করে, জন্ম হওয়ার পরে পাপিষ্ট হয় না, পাপিষ্ট হইয়াই জন্মগ্রহণ করে। কাজেই পাপিষ্ট নবী পাপিষ্ট উম্মতকে পাপ থেকে বাঁচাবে দূরের কথা, নিষ্পাপ নবী অত উম্মতকে পাপ থেকে বাঁচাবার কোনো ভয় নাই, সে তো পাপিষ্ট হইয়াই জন্মগ্রহণ করে। এই জন্য আল্লাহর পুত্র ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ আমাকে যে তোমার ঘরে জন্ম দিয়া পাঠাইলা নিষ্পাপ বানাইবার জন্য, অন্য মানুষ তো মানুষের ঘরেই জন্ম গ্রহণ করে, কাজে এদেরকে তো নিষ্পাপ বানাইবার কোনো উপায় নাই, এদেরকে পাপ মোচনের জন্য আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই। কি দরখাস্ত? আমার দরখাস্ত হইল দুশ্মনের আমাকে ফাঁসি কাষ্টে ঝুলাইয়া মারো, শুলিতে চড়াইয়া হত্যা করো, এতে আমার যে কষ্ট হবে এই কষ্টটা কিয়ামত পর্যন্ত যারা যারা আমাকে তোমার পুত্র বিশ্বাস করবে তাদের সারা জীবনের সকল অপরাধের অগ্রিম কাফফারা হয়ে যাবে। এইটা হইল খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস। এই বিশ্বাসে বিশ্বাসী জর্জ বুশ, এই বিশ্বাসে বিশ্বাসী জার্মান প্রফেসর হ্যান্স। কথাটা বুঝতে পারছেন? যীশু খ্রিস্টকে যারা যারা খুদার পুত্র বিশ্বাস করবে এরা যে কোনো যুগে দুনিয়াতে আসুক, সারা দুনিয়াময় যত রকমের অপরাধ করুক, যত রকমের খুন খারাপি করুক, যত রকমের জুলুম নির্যাতন করুক, যত রকমের নারী দর্শন করুক, যত রকমের লুটতরাজ করুক, যত রকমের সন্ত্রাস করুক, সবগুলির অগ্রিম কাফফারা হয়ে গেছে যীশুকে আল্লাহর পুত্র বিশ্বাস করার কারণে। বুশেরও এই বিশ্বাস, হ্যান্সেরও এই বিশ্বাস। এবার বলুন, যারা মনে করে আমার নবী শুলিতে চড়ে মরণ বরণ করেছেন, এতে যে কষ্ট হয়েছে তার বিনিময়ে আমার জীবনে যত অপরাধ করব সবগুলির কাফফারা অগ্রিম হয়ে গেছে, এরা দুনিয়াতে কোনো অপরাধ করতে চিন্তা করবে? সুতরাং বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানরা সম্মিলিতভাবে যত আন্তর্জাতিক সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে, কিসের সাহস? এদেরকে সন্ত্রাসী বানাইছে এদের ধর্ম বিশ্বাস। খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস তাদেরকে সন্ত্রাসী বানায়, খ্রিস্টানদের ধর্ম বিশ্বাস তাদেরকে সন্ত্রাসী বানায়। সত্যিকারের মুসলমান সন্ত্রাসী হতে পারে না কেন? আমাদের ধর্ম বিশ্বাস অন্যরকম, আমাদের ধর্ম বিশ্বাস তাদের মতো না অন্যরকম? অন্যরকম। আমাদের ধর্ম বিশ্বাস কিরকম সামান্য একটু আবার শুনুন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী শরীফের হাদিস, নিজের মেয়ে ফাতেমাকে বলেন, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ও মর্মার্থ হইল, হে ফাতেমা নবীর ঘরে জন্ম গ্রহণ করেছ এই জন্য তুমি তোমার পাপের কাফফারা হয়ে যাবে, কখনো নয়, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও অপরাধ ছেড়ে দিয়ে নিরপরাধী জীবন যাপন করো, তবেই তুমি নবীর মেয়ে হয়েও জাহান্নাম থেকে বাঁচতে পারবা, অপরাধ করলে না অপরাধ মুক্ত জীবন যাপন করলে। যে ধর্মের নবী নিজের মেয়েকে বলতে পারেন তুমি অপরাধ করলে জাহান্নাম থেকে বাঁচতে পারবা না, নবীর ঘরে জন্ম হইলেই অপরাধী কোনোদিন জাহান্নাম থেকে বাঁচতে পারে না, এই ধর্মে যারা সত্যিকারের অর্থে বিশ্বাসী এরা কোনোদিন সন্ত্রাসী হতে পারে? সুতরাং মুসলমানকে ইসলাম ধর্ম বিশ্বাস সন্ত্রাসী হতে দেয় না, খ্রিস্টানদেরকে তাদের ধর্ম বিশ্বাসই সন্ত্রাসী বানায়। এবার বুঝতে পারলেন মুসলমানেরা সন্ত্রাসী হয় না কেন? ইসলাম ধর্ম এদেরকে সন্ত্রাসী হতে দেয় না। খ্রিস্টানেরা সন্ত্রাসী হয় কেন? এদের ধর্ম বিশ্বাসই এদেরকে সন্ত্রাসী বানায়। কিছু নামদারি মুসলমানকে বোমাবাজিতে পাওয়া যায় কেন? এরা সত্যিকারের মুসলমান নয়, এরা নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান। সব কথা পরিষ্কার হইল কিনা দেখেন। সত্যিকারের মুসলমানকে ইসলাম ধর্ম সন্ত্রাসী হতে দেয় না, বর্তমান বিশ্বের খ্রিস্টানদেরকে তাদের ধর্ম বিশ্বাসই সন্ত্রাসী বানায়। কিছু নামদারি মুসলমানকে বোমাবাজিতে পাওয়া যায় কেন? এরা সত্যিকারের মুসলমান নয়, এরা নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান। প্রফেসর হেন্স কি বলেছিল? ইসলাম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। ইনশাআল্লাহ আগামীকাল ইসলামের সূচনা কাল আপনাদেরকে শোনাব। তারপরে বলেছে ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল জঙ্গি, ইনশাআল্লাহ আগামীকাল মুহাম্মদ কত বড় জঙ্গি ছিল আপনাদেরকে শোনাব। তাই আজকে আর কথা এই পর্যন্ত অসমাপ্ত রইল, বাকি অসমাপ্ত কথা ইনশাআল্লাহ আগামীকাল শোনার জন্য আপনারা যথা সময়ে বন্ধু বান্ধবদেরকে নিয়ে চলে আসবেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا يعبدونني لا يشركون بي شيئا ومن كفر بعد ذلك فأولئك هم الفاسقون وقال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم أو كما قال عليه الصلاة والسلام حضرات العلماء الكرام সম্মানিত সুধী সমাজ, আমি গতকাল বলেছি বর্তমান বিশ্বে ইসলাম এবং মুসলমান দুই প্রকার সন্ত্রাসের শিকার। একটা তথ্য সন্ত্রাস আর একটা অস্ত্র সন্ত্রাস। অস্ত্র সন্ত্রাসের শিকার যে বর্তমান দুনিয়ার মুসলমান, এর অতি নিকট অতীতের প্রমাণ ইরাক, আর বর্তমান প্রমাণ ফিলিস্তিন। ইরাকের উপর আমেরিকার খ্রিস্টানেরা অস্ত্র সন্ত্রাস চালিয়েছে, ফিলিস্তিনের উপর ইসরায়েলের ইহুদিরা অস্ত্র সন্ত্রাস চালাচ্ছে। এই দুইটা হল একেবারে নগদ নগদ প্রমাণ। আর তথ্য সন্ত্রাসের প্রমাণ, প্রফেসর হ্যান্সের বক্তৃতা, সেও খ্রিস্ট ধর্মে বিশ্বাসী। ইসলাম ধর্ম সূচনা কাল থেকেই সন্ত্রাস লালন করে এসেছে। এটা কি বাস্তব তথ্য না তথ্য সন্ত্রাস? ইসলামের নবী মুহাম্মদ নিজেই ছিল জঙ্গি, এটা কি বাস্তব তথ্য না তথ্য সন্ত্রাস? এই হেন্সের বক্তৃতা হল তথ্য সন্ত্রাসের এক প্রমাণ। তথ্য সন্ত্রাসের আরেক প্রমাণ, কিছু ইহুদি খ্রিস্টানের দালাল নামদারি মুসলমান, এরা ইসলামী শিক্ষাকে সন্ত্রাসী শিক্ষা বলে। আমি গতকাল বলেছি ইসলামের বিধানে নিরীহ মানুষের উপর হামলা করা, নির্দোষ মানুষের উপর হামলা করা, ইসলামের বিধানে হালাল না হারাম, হারাম, গোপনে গোপনে বোমা তৈরি করে অজ্ঞাতসারে নিরীহ মানুষের উপর সেই বোমা বিস্ফোরণ ঘটিয়ে মানুষ হত্যা করা, ইসলামের বিধানে হারাম। তাহলে এই বোমাবাজিকে ইসলাম সমর্থন দিল না বিরোধিতা করল? যে বোমাবাজিকে ইসলাম বিরোধিতা করল সেই বোমাবাজি ইসলামী শিক্ষার ফসল হতে পারে, হতে পারে না? সুতরাং ইসলামী শিক্ষার বিরুদ্ধে যারা বোমাবাজির অপবাদ দেয়, এরা একদিকে ইহুদি খ্রিস্টানের দালাল, অপরদিকে তাদের আরোপিত সেই অপবাদ ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস, ইসলামের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস। বর্তমান বিশ্বের প্রায় 150 কোটি মুসলমানের অনেক মুসলমান এমন আছে যারা ইসলামের বিধিবিধানকে বরণ করে নিতে পারে না, ইসলামের বিধান সহ্য করতে পারে না, ইসলাম নামটা পর্যন্ত সহ্য করতে পারে না। আপনারা কি মনে করেন এমন কিছু নামদারি মুসলমান সমাজে আছে কিনা ইসলাম বললেই ওদের গায়ে অসহ্য হয়? বলুন আপনারাই, ইসলাম নামটা শুনলে যাদের অসহ্য হয় এরা কেমন মুসলমান? এরা কি নবাব সিরাজউদ্দৌলা সেনাপতির মতো মুসলমান নয়? নিশ্চয়ই এরা মির্জাফর, এরা ইহুদি খ্রিস্টানের দালাল যারা মুসলমানের সন্তান হয়ে ইসলামের নামটা বরদাস্ত করতে পারে না, এরা অতত্ত্ব সন্ত্রাসী, এরা ইসলামের বিধিবিধান এর বিরুদ্ধে সমাজে প্রচারণা চালায়। ইসলামের যে সমস্ত বিধানের বিরুদ্ধে কিছু নামদারি মুসলমান বর্তমান সমাজে প্রচারণা চালাচ্ছে, এই সমস্ত বিধানের একটা বিধান হল ইসলামের বিধানে সুদি কারবার হারাম, সুদের কারবার হারাম। আরেকটা হল ভিন্ন নারী ভিন্ন পুরুষ পর্দা ছাড়া অবাধে চলাফেরা করা হারাম। ইসলামের এই বিধানটা বর্তমান সমাজের সব মুসলমান সহ্য করতে পারে? যারা সহ্য করতে পারে না, ইসলামের বিধান যাদের সহ্য হয় না এরা সত্যিকারের অর্থে মুসলমান নয়, এরা ইহুদি খ্রিস্টানের দালাল। অনেক নামদারি মুসলমানদের কাছে ইসলামের আরেকটা বিধান সহ্য হয় না, সেটা হল আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা নিসা এর এগারো নম্বর আয়াতে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পিতা মরলে পিতার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। এখানে নাকি ইসলাম নারীদের প্রতি অবিচার করেছে। আমি আজকে আপাতত এই তিনটা ইহুদি খ্রিস্টানের একদল দালাল যে আমাদের সমাজের ভিতরে আছে, যারা মুসলমানের সন্তান কিন্তু ইসলামের এই বিধানগুলির বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালায়, এদের এই তথ্য সন্ত্রাসের, এদের অপবাদগুলির, এদের আপত্তিগুলির দাঁত ভাঙ্গা জবাব আগে আপনাদের সামনে তুলে ধরতে চাই। তারপরে আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হল ইসলামের বিরুদ্ধে এবং মুসলমানদের বিরুদ্ধে বর্তমান বিশ্বে অস্ত্র সন্ত্রাস এবং তথ্য সন্ত্রাস চালাবার সুযোগ ইহুদি খ্রিস্টানেরা এবং তাদের দালালেরা পাইল কিভাবে, এবং এর হাত থেকে বর্তমান বিশ্বের মুসলমানদের রেহাই পাওয়ার উপায়।